بسم الله الرحمن الرحيم حميم عين صاد كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم পরম করুণাময় ও অসীম দাতা আল্লাহর নামে শুরু হা মিম আইন সিন কফ এমনি ভাবে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী প্রেরণ করেন له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم নভোমণ্ডলে যা কিছু আছে এবং ভূমণ্ডলে যা কিছু আছে সমস্তই তাঁর তিনি সমুন্নত মহান تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم আকাশ উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় আর তখন ফেরেশতাগণ তাদের পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে শুনে রাখো আল্লাহই ক্ষমাশীল পরম করুণাময় والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل যারা আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক হিসেবে গ্রহণ করেন আল্লাহ তাদের প্রতি লক্ষ্য রাখেন আপনার উপর নয় তাদের দায় দায়িত্ব وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِتُنْذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيهِ فريق في الجنة وفريق في السعير এমনি ভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে আপনি মক্কা ও তার আশেপাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে যাতে কোনো সন্দেহ নেই একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير আল্লাহ ইচ্ছা করলে সমস্ত লোককে এক দলে পরিণত করতে পারেন কিন্তু তিনি যাকে ইচ্ছা স্বীয় রহমতে দাখিল করেন আর জালিমদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই আমি তাখাযু মিন দুনিহি আউলিয়া ফাল্লাহু হুয়াল ওয়ালী ওয়া হুয়া ইউহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন তারা কি আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক স্থির করেছে পরন্তু আল্লাহই তো একমাত্র অভিভাবক তিনি মৃতদেরকে জীবিত করেন তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান وَمَا اخْتَلَفْتُمْ فِيهِ مِنْ